আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন। রাব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু ক্বাউলি। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আতাকুম মিন কুল্লি মা সা'আলতুমুহু ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ ফাকরাব্বুল আলমের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ ফাকরাব্বুল আলমিন আমাদের উপর বড় নিয়ামত স্বরূপ প্রেরণ করেছিলেন শেষ রাসুল করি। আজকে আপনাদের সামনে তাফসির করব সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 34 থেকে। মহান আল্লাহ ইরশাদ করছেন এই আয়াতে, ওয়া আতাকুম মিন কুল্লি মা সা'আলতুম, হে মানব জাতি, তোমাদেরকে আল্লাহ ফাকরাব্বুল আলমের ওই সমস্ত দান করেছেন যা তোমরা চেয়েছো, এমনকি অনেক কিছু তোমরা চাওনি তারপরে আল্লাহ পাক দিয়েছেন তোমাদেরকে। ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, তাই আল্লাহ পাক বলছেন যদি তোমরা আল্লাহ ফাকরাব্বুল আলমিনের অনুগ্রহ গণনা করতে চাও তাহলে লা তুহসুহা, তার সংখ্যা তোমরা নির্ধারণ করতে পারবে না। কত যে আল্লাহ পাকের নিয়ামত রয়েছে সংখ্যা নির্ধারণ করতে পারবে না। নিশ্চয় মানুষ তারপরেও বড়ই জুলুমকারী, বড়ই বাড়াবাড়ি করে থাকে। কাফফার এবং অকৃতজ্ঞ, মানুষের স্বভাব হচ্ছে অকৃতজ্ঞ হওয়া, শুকরিয়া না করা, আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে পেয়ে অন্য সম্পর্কে ধারণা রাখা, এইভাবে অনেকেই শির করে থাকে। অথচ আল্লাহ পাক তাদেরকে ইমানের নিয়ামত দিয়েছিলেন জন্মসূত্রে। আল্লাহ পাক রব্বুল আলমিন এইরকমই মানব জাতির বহু ক্ষেত্রে দেখা যায় যে স্বভাব হচ্ছে এদের জুলম অত্যাচার করা, এদের প্রকৃতিতে আছে যে এরা নিজের প্রকৃতিকে বিকৃত করে আল্লাহ ফাকরাব্বুল আলমিনের শুকরিয়া আদায় না করি, আমরা তার সাথে কুফরি করে থাকি। আর সবচাইতে বড় আল্লাহর অকৃতজ্ঞ হচ্ছে আল্লাহকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করা, তার রাসূল সাল্লামকে অস্বীকার করা, আল্লাহ প্রদত্ত বিধানকে অস্বীকার করা। মহান আল্লাহ তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কথা এবং তার দোয়া বর্ণনা করছেন। আয়াত নম্বর 35 এ আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইব্রাহিমের, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম। স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করি, রব্বি হে প্রতিপালক, ইজ আল হাযাল বালাদা আমিনা, এই শহর মক্কা নগরীকে তুমি নিরাপদ শহর বানিয়ে দাও, যেন এখানে নিরাপত্তা বিরাজ করে সব সময়। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম, এবং আমাকে আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে, প্রতিমা পুতুল পূজা থেকে রক্ষা করো। আল্লাহ যেন আমার দ্বারা কখনো শিরক না হয়ে যায়, আমার বাবা যে শিরক করছে, আমার জীবনটা তো যাবে, তারপরে আমার ছেলেদের দ্বারা, আমার যে আগামী প্রজন্ম আসবে তাদের দ্বারা শিরক না হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন ইব্রাহিম আলহ সালাম। এই জন্য ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলী প্রখ্যাত তাবি, তিনি বলেছেন যে ওয়ামাইয়া আমানুল বালা বাদা ইব্রাহিম, ইব্রাহিম আলহ সালাম যদি শিরককে এত আশঙ্কা করেন, নিজের ক্ষেত্রে দোয়া করেছেন, অথচ তিনি শিরকের বিরুদ্ধে এত সোচ্চার ছিলেন যে বাবার বিরুদ্ধে তিনি কথা বললেন, বাবা যে পৌত্তলিকতা করত তাকে সরাসরি তৌহিদে আল্লাহর একত্রের দাওয়াত দিলেন, তারপরেও তিনি আশঙ্কা করছেন যে আমি কোনোদিন শিরকে চলে যেতে পারি। যদি এই আশঙ্কা ইব্রাহিম আলাইহিস সালামের থাকে তাহলে আমাদের কেমন আশঙ্কা ভয় করা উচিত? কারণ এক শ্রেণীর মুসলিমরা রয়েছে যারা মনে করে আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি, তাহলে আমাদের ইমানকে কে কেড়ে নেবে? অথচ ইসলাম ভঙ্গকারী, ইমান নষ্টকারী বহু কাজ বা বহু কথা তারা বলে থাকে, কুফরি শির করে থাকে, আল্লাহ ছাড়া অন্যর কাছে ফরিয়াদ করে থাকে, আর মনে করে আমরা মুসলিম রয়েছি, আল্লাহর বিধান ছেড়ে দিয়ে অন্য বিধানে বিশ্বাসী হয়ে গেছে, অথচ মনে করে যে আমরা ইসলামের মধ্যেই আছি। মহান আল্লাহ ইরশাদ করছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। হে প্রতিপালক, এই প্রতিমাগুলি আদলালনা কাসীরাম মিনান নাস, বহু মানুষকে, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে, কারণ এই প্রতিমাগুলি পথভ্রষ্ট হওয়ার কারণ হয়েছে। এ প্রতিমা তো কথা বলে না, পুতুলি তো কথা বলে না, কিন্তু এগুলি মানব জাতির বিভ্রান্ত হওয়ার কারণ হয়েছে, এগুলির পিছনে পড়েছে আর এইভাবে বিভ্রান্ত হয়েছে। ফামান তাবি আনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং যেই ব্যক্তি আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত হবে। অমান আসানি, আর যে আমার নাফারমানি করবে, আমার বিরুদ্ধাচরণ করবে, ফাইন্নাকা গাফুরুর রহিম, আল্লাহ তুমি অতি মার্জনাকারী দয়াবান। রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা হে আমাদের প্রতিপালক, ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি, আমি আমার এক অংশ সন্তানদেরকে অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে এবং তার মাকে, এই জন্য মিন যুররিয়াতি বলেছেন, সব সন্তানকে নয়। তাফসীর কারা লিখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আট জন সন্তান ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কমপক্ষে কোরআন দ্বারা আমরা জানি যে ইসমাইল ছাড়া ইসহাক তার এক ছেলে ছিলেন। তো আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন যে আল্লাহ আমার সন্তানদের এক অংশকে আমি রেখে যাচ্ছি বেওয়াদিন এমন এক উপত্যকায়, গাইরে জার আইন, যে উপত্যকা হচ্ছে শস্য ক্ষেতহীন, যেখানে কোনো শস্য ক্ষেত নেই, সে এখানে চাষাবাদের কোনো ব্যবস্থা নেই, পাহাড় আর পাহাড় আর পাথর আর পাথর। ইন্দা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত হারাম ঘরের পাশে, তোমার এই কাবা ঘর, আল্লাহ তোমার যে সম্মানিত ঘর এই ঘরের কাছে, রব্বানা হে আমাদের প্রতিপালক, লিয়াকিমুসসালাহ, যাতে করে এরা সালাত কায়েম করে। তার ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তো সালাতের বিধান, নামাজের বিধান ছিল, এবং এটি হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য। তিনি নামাজের কথা শুধু উল্লেখ করলেন, আর অন্য কোনো ইবাদত বন্দেগীর কথা উল্লেখ করলেন না, তিনি হজের কথা উল্লেখ করলেন না। তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিম জীবনে প্রথম ইবাদত বন্দেগী হচ্ছে পাঁচ অক্ত সালাত। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ী ইলাইহিম, সুতরাং মানুষের অন্তর কি আল্লাহ তুমি এমন করে দাও যে তা যেন তাহওয়ী ইলাইহিম, এদের দিকে অনুরাগী হয়, মক্কার দিকে, মক্কাবাসীদের দিকে অনুরাগী হয়, আর সারা পৃথিবীর মানুষরা মমিন মুসলিমরা যাতে করে ছুটে আসে। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফাজআল আফইদাতাম মিনান নাস, মানব জাতির কিছু হৃদয় অর্থাৎ কিছু মানুষকে আল্লাহ পাক তুমি অনুরাগী করে দাও এই কাবা ঘরের দিকে। সারা বিশ্ব থেকে মমিন মমিনাত আসার জন্য পরেশান রয়েছে, যাদের কাছে স্বচ্ছলতা আছে তারাও আসছে, যাদের কাছে অস্বচ্ছলতা আছে তারা যে কত আকাঙ্ক্ষা তাদের মনে রেখেছে যে আল্লাহ যদি তৌফিক দিতেন তাহলে এই ঘরের জিয়ারত করতাম, এই ঘরের হজ করতাম, এই ঘরের উমরা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুনেছেন। আরো দোয়া করলেন তিনি, ওয়ারজুকহুম মিনাস সামারাত, এবং এই মক্কাবাসীদেরকে তুমি ফলের আহার দান করো, লা আল্লাহুম ইশকুরুন, যাতে করে তোমার শুকরিয়া আদায় করে তারা। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। তাই দেখা যাচ্ছে যে মক্কার আশেপাশে কোনো ফলের ব্যবস্থা নেই যে আবাদ করবেন আর সেখান থেকে ফল উৎপাদন হয়ে আসবে খেজুর ছাড়া, তারপরেও সেখানে সারা বিশ্বের সমস্ত রকমের ফলমূল আপনি পাবেন, এমনকি ভিড়ের সময় যেখানে লক্ষ লক্ষ মানুষ হজের মৌসুমে রমজান মাসে, তখন আপনি যান আপনি কোনো অভাব দেখবেন না যে মার্কেটে ফলমূল পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা সেখানে বিরাজ করে না। এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ইন্নাকা তাআলা মা নুখফি ওয়া মা নুলিন ওয়া মা ইখফা আলা আল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, হে আমাদের প্রতিপালক তুমি নিশ্চয় জানো, ইন্নাকা তাআলা মা নুখফি, যা আমাদের মনের মধ্যে গোপনে রয়েছে, ওয়া মা নুলিন, আর যা কিছু আমরা প্রকাশ করে থাকি, ওয়া মা ইখফা আলা আল্লাহি মিন শাই, কোন কিছু আল্লাহর উপর গোপনে থাকে না, অস্পষ্ট থাকে না, ফিল আরদে পৃথিবীতেও, ওয়ালা ফিস সামা আকাশেও, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মুখভাবে অবগত। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবরি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রব্বী লাসামিউদ দুয়া। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করছে ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত প্রশংসা অসংখ্য শুকরিয়া সেই আল্লাহ পাকের যিনি আমাকে দান করেছেন আলাল কিবরি বার্ধক্য অবস্থায় ইসমাঈল এবং ইসহাক, এই দুই ছেলে আল্লাহ পাক দান করেছেন এবং তাদেরকে নবীও করেছেন। ইন্না রব্বিল সামিউ দুয়া, নিশ্চয় আমার প্রতিপালক দুয়া শ্রবণকারী, তিনি বান্দার দুয়া শুনে থাকেন। তারপরে দোয়া করলেন তিনি, রব্বিজআলনী মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুয়া। কাবা গৃহ নির্মাণ করার পরে দোয়া করলেন, হে প্রতিপালক আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও যাতে আমি নামাজ কায়েম করি। নামাজ কায়েম করার দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আজকে থেকে 5000 বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে তার জামানার উপর, তখন তিনি করেছেন। আল্লাহ পাক এই নামাজ যেন মুসলিম উম্মাকে কায়েম করার তৌফিক দান করেন। ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তানদের মধ্য থেকেও তাদেরকে তৌফিক দাও তারা যেন নামাজ কায়েম করতে পারে। রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়া তাকাব্বাল দুয়া, তুমি আমার দোয়া শোনো। রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আমাদের প্রতিপালক আমাকে মাফ করে দাও, আমার মাতা পিতাকে মাফ করে দাও, ওয়ালিল মুমিনিন, আর মুমিনদেরকে মাফ করে দাও, ওই দিনে যেই দিন হিসাবের জন্য দণ্ডায়মান হবে, যেদিন হিসাবের জন্য আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে এবং হিসাব প্রতিষ্ঠা করা হবে। এই দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে জানানো হয়নি যে তোমার বাবা শিরক কুফরি অবস্থায় মারা যাবে এবং তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআন কারীম অন্য আয়াতে বর্ণনা করে দিয়েছেন যে ওমা কান ইস্তিগফার ইব্রাহিমা লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহিয়াহু, বাবার সাথে যেহেতু ওয়াদা করেছেন সেজন্য দোয়া করেছিলেন, কিন্তু ফালাম্মা তাবাইয়ানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, যখন স্পষ্ট হয়ে গেল যেহেতু আল্লাহর শত্রু হয়ে মারা গেল কুফরির অবস্থায় শিরকের অবস্থায় যখন চলে গেল আজার তাবাররা আমিনহু, তখন তার থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। সুতরাং এই যে দোয়া মাতা পিতা সম্পর্কে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, সেটি আল্লাহ পাক যেখানে বর্ণনা করেছেন সেটা ছিল তার বাবাকে কুফরি শিরকের অবস্থায় যে তার পরিণাম শেষ হয়ে গেল এটা জানার পূর্বের দোয়া। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আল্লাহকে উদাসীন মনে করিও না, ওইসব কাজকর্ম সম্পর্কে যা জালেমরা করে থাকে, কাফের আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু এবং জালেম পাপিষ্ঠ যারা সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে, তারা যে জুলম অত্যাচার করে থাকে আল্লাহর হকের ক্ষেত্রে মানব জাতির হকের ক্ষেত্রে, তাদের কাজকর্ম থেকে আল্লাহকে উদাসীন বা অনবহিত মনে করিও না, যে আল্লাহ পাক জেনেও কিছু করছেন না অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জানছেন না দেখছেন না, সব দেখছেন এবং সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যক্ষ করছেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিচ্ছেন, অবসর দিচ্ছেন এমন এক দিনের উদ্দেশ্যে। যদি আল্লাহ পাক পৃথিবীতে ছেড়েই দেন নাই ধরেন, তাহলে এমন এক দিন যেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস, বিচার দিবস, সেই দিনের জন্য আল্লাহ পাক অবসর দিচ্ছেন, যেই দিন সমস্ত চক্ষু স্থির হয়ে যাবে, হতভম্ব হয়ে পেরেশানির অবস্থায় চক্ষু স্থির হয়ে যাবে আর চোখ বড় বড় করে দেখবে, পেরেশানির কোনো সীমা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরে ইব্রাহিমের আয়াত নম্বর 42 এ ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আল্লাহকে উদাসীন মনে করিও না, ওইসব কাজকর্ম সম্পর্কে যা জালেমরা করে থাকে, কাফের আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু এবং জালেম পাপিষ্ঠ যারা সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে, তারা যে জুলম অত্যাচার করে থাকে আল্লাহর হকের ক্ষেত্রে মানব জাতির হকের ক্ষেত্রে, তাদের কাজকর্ম থেকে আল্লাহকে উদাসীন বা অনবহিত মনে করিও না, যে আল্লাহ পাক জেনেও কিছু করছেন না অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জানছেন না দেখছেন না, সব দেখছেন এবং সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যক্ষ করছেন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিচ্ছেন, অবসর দিচ্ছেন এমন এক দিনের উদ্দেশ্যে। যদি আল্লাহ পাক পৃথিবীতে ছেড়েই দেন নাই ধরেন, তাহলে এমন এক দিন যেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবস, বিচার দিবস, সেই দিনের জন্য আল্লাহ পাক অবসর দিচ্ছেন, যেই দিন সমস্ত চক্ষু স্থির হয়ে যাবে, হতভম্ব হয়ে পেরেশানির অবস্থায় চক্ষু স্থির হয়ে যাবে আর চোখ বড় বড় করে দেখবে, পেরেশানির কোনো সীমা থাকবে না, বিশেষ করে ওই সব কাফেরদের, জালেমদের, পাপিষ্ঠ গুনাহগারদের যারা জুলম অত্যাচার করেছে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ঈমান নিয়ে আসেনি, আল কোরআনের প্রতি ঈমান নিয়ে আসেনি, যারা পরকালের প্রতি বিশ্বাস করেনি, আল্লাহ পাক বলছেন তাদের অবস্থা আরো এরকম হবে, মুহতাঈনা মুকনি রুউসিহিম লা ইরতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, আর তারা পালাতে থাকবে, তারা পলায়ন করবে, মনে করবে পালিয়ে হয়তো বাঁচবো, মুকনি রুউসিহিম এবং তারা মাথা তুলে থাকবে। মানুষ যখন হতভম্ব হয়ে যায়, মানুষ যখন খুব পেরেশান হয়ে যায়, তখন ওপর দিকে মাথা উঠিয়ে হা করে তাকায়, তো তারা যেন হা করে ওপর দিকে তাকাবে এবং এই অবস্থায় পালাতে থাকবে। লায়ার তদ্দ এলেইহিম তারফহম, তাদের দৃষ্টি নিজেদের পানে ফিরে আসবে না, নিজেদেরকে দেখার কি অবস্থায় আছি, কোনখানে পা পড়ছে এটা দেখার কোনো সময় নেই। ওয়াফ এদাতহম হাওয়া, আর তাদের দিল উড়ে যাবে, মনে হচ্ছে আর কি নেই, কিছু শেষ হয়ে গেছে, কোনো হোশ দিশে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যকে এখানে তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন যে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, মানুষকে সমবেত করা হবে কিয়ামতের মাঠে খালি পায়ে, খালি শরীরে এবং খাতনাবিহীন অবস্থায়। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হলেন যে উলঙ্গ অবস্থায় ওরাতান উলঙ্গ করে উঠানো হবে, শরীরে কোনো কাপড় থাকবে না নারী পুরুষের। ইয়া রাসূল আল্লাহ, আর রিজাল ওয়ান নিসাউ জামিয়ান, নারী পুরুষ অসংখ্য থাকবে, আর একে অপরের দিকে তাকাবে, কত লজ্জাকর অবস্থা হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আয়েশাকে, হে আয়েশা শোনো, আল আমরু আশাদ্দু আইয়ানুযরা বাযুম ইলা বাযু, এমন কঠিন অবস্থা থাকবে যে মানুষ একে অপর দিকে দেখার মতো কোনো রকমের তাদের সুযোগই হবে না, দেখার সুযোগ হবে না, দেখার কোনো তৌফিক হবে না, এই পেরেশানির অবস্থা বিরাজ করবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়া আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, আর মানব জাতিকে সতর্ক করো ওই দিন থেকে যেই দিন তাদের কাছে আযাব এসে পড়বে। ফায়াকুলুল লাযিনা যালামু, অর্থাৎ মৃত্যুর দিন হতে পারে যেই দিন মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেছে আর আল্লাহর আযাবে ফেরেশতাদেরকে অবলোকন করে নিয়েছে, সেই দিনের কথা হইতে পারে, অথবা কেয়ামতের দিনের কথা হইতে পারে, সেখানেও এই দরখাস্ত করবে। বিভিন্ন জায়গায় জালেমরা এই দরখাস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করে। ফায়াকুলুল লাযিনা যালামু, জালেম সম্প্রদায় বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক রব, আখিরনা ইলা আজালিন করিব, অল্প সময়ের জন্য আমাদেরকে অবসর দিন, নুজিব দাওয়াতাকা, তোমার দাওয়াত কবুল করব, তুমি যে তৌহিদের দাওয়াত নবী রাসূল দিয়ে পেশ করেছো, তুমি যে তোমার মনোনীত দিন আমাদের মাঝে পাঠিয়েছিলে সেই দাওয়াত আমরা গ্রহণ করব, ওয়ানাত্তাবে রসুল আর রাসুল গণের আমরা অনুসরণ করব, আওয়ালাম তাকুন আকসামতুম মিন কাবলু মা লাকুম মিন জাওয়াল, আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে এর পূর্বে পৃথিবীতে তোমরা কি শপথ করে করে বলছিলে না যে মা লাকুম মিন জাওয়াল, কখনো তোমাদের পতন ঘটবে না, চিরকাল এই নেতৃত্বে থাকবে, চিরকাল এই ক্ষমতাই থাকবে, চিরকাল এই রকম সচ্ছল অবস্থায় থাকবে, চিরকাল সুখে থাকবে, এরকম কথা বলে তোমরা অহংকার প্রদর্শন করতে না, এখন কি অবস্থা হয়েছে? ওয়াসাকানতুম ফি মাসাকিনিল লাযিনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া যারাবনা লাকুমুল আমসাল, আল্লাহ পাক আরো বলছেন যে তোমরা তো বাস করেছো ওই সব বাসভূমিতে যে সব বাসভূমিতে অন্য জালেমরা বসবাস করত, অর্থাৎ তোমরা এমন এক আরব দেশে থাকো, মক্কাবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা এমন এলাকায় বসবাস করতে যেখানে তোমাদের পূর্বে যেসব জালেমরা ছিল সেসব জালেমরা বসবাস করেছে এবং তাদের বাসভূমিগুলি তোমরা দেখেছো, সামুদ সম্প্রদায়ের এলাকা দেখেছো, আদ সম্প্রদায়ের এলাকা তোমাদের এই আরব উপদ্বীপে রয়েছে, তোমরা সে সম্পর্কে জানো এবং সেসব রাস্তা দিয়ে তোমরা অতিক্রম করো, তাবাইয়ানা লাকুম, তোমাদের জন্য সুস্পষ্ট হয়ে গেছে, কাইফা ফাআলনা বিহিম, তাদের সাথে আমি কি আচরণ করেছিলাম। এইরকমই লুত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক যে এলাকায় ধ্বংস করেছেন শাম দেশে যেতে, সে এলাকা রাস্তার পাশে পড়ে, এসব এলাকা তোমরা দেখেছো, ওয়াদারাবনা লাকুমুল আমসাল, এবং তোমাদের জন্য কিরকম দৃষ্টান্ত আমি বর্ণনা করেছিলাম। ওয়াকাদ মাকারু মাকরাহুম ইনদাল্লাহি মাকরুহুম ওয়াইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল, আল্লাহ পাক বলছেন যে এরা বড় ধরনের ষড়যন্ত্র করেছিল, ছলনা করেছিল, ওয়াইনদাল্লাহি মাকরুহুম, অথচ তাদের চক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে রয়েছে, আল্লাহ পাকের কাছে রয়েছে, অর্থাৎ এর খবর আল্লাহর কাছে রয়েছে, এর রেকর্ড আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে, আল্লাহ পাক তা নোট করে রাখিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। ওয়াইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে তাদের যে ষড়যন্ত্র ছিল তা এমন বড় ধরনের ষড়যন্ত্র ছিল যাতে পাহাড় পর্যন্ত টলে যেত, এইরকমের মারাত্মক তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইসলামের বিরুদ্ধে, ইমানের অনুসারী তাদের বিরুদ্ধে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনুসারী তাদের বিরুদ্ধে। ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রাসূলাহ ইন্নাল্লাহ আজিজুন জুনতিকাম, সুতরাং আল্লাহ পাককে তোমরা ধারণা করিও না যে তিনি তার ওয়াদা খিলাফি করবেন, তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন, ওয়াদার উল্টো করবেন, এটা হইতে পারে না যা তার রাসূলের সাথে বা তার রাসূলগণের সাথে করেছেন। মুখলিফা ওয়াদিহি রাসূলাহ, তিনি যে তার রাসূলগণের সাথে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহ পাক ভঙ্গ করবেন, এইরকম ধারণা করিও না। ইন্নাল্লাহ আজিজুন জুনতিকাম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী, প্রতাপশালী এবং তিনি দ্রুত প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, স্মরণ করো কিয়ামতের দিবসকে, যেই দিন এই পৃথিবী আরাক পৃথিবীতে রূপান্তরিত করে দেওয়া হবে, এই জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে এবং আকাশসমূহকে পরিবর্তন করে দেওয়া হবে, আল্লাহ পাক এই আসমান জমিন ধ্বংস করে দিয়ে এমন জমিন তৈরি করবেন যেটা হবে সমতল এবং একে অপরকে পুরোপুরিভাবে সেখানে দেখতে পাবে। ওয়াবারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহার, এবং একক আল্লাহ পাক রব্বুল আলামিন অপ্রতিরোধ্য, যিনি আল কাহার অপ্রতিরোধ্য প্রতাপশালী, তার সামনে সকলেই উপস্থিত হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াতার আল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাল, আর সেই দিন অপরাধীদেরকে দেখবে যে তারা শৃঙ্খলে বাধা রয়েছে, তাদের হাত পা, আল্লাহ পাক বলছেন সারা বিলহুম মিন কাতিরান ওয়া তাগশা ওয়াজুহুম নার, আর তাদের পোশাক হবে আলকাতরার। আলকাতরা কত কষ্টদায়ক, এ আলকাতরা আর সে জাহান্নামের আগুনে উত্তপ্ত আলকাতরা, আর পোশাক হবে ওয়াতাকশা উজুহামুন নার, এবং তাদের মুখমণ্ডল গুলিকে আগুনে আচ্ছাদিত করে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহপাক যেন আমাদের হেফাজত করেন। লিয়াজজি আল্লাহু কুল্লা নাফসি মা কাসাবাত ইন্নাল্লাহ সারিউল হিসাব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে যা কিছু করেছে তার পূর্ণ মাত্রায় প্রতিদান দিতে পারেন। ভালো যারা করেছে তাদেরকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দেবেন, আর যারা অন্যায় করেছে, কুফরি করেছে, পাপে লিপ্ত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে যেন তাদের উচিত শাস্তি দিতে পারেন। এই জন্য আল্লাহ পাক এই দিনকে প্রতিষ্ঠিত করবেন কিয়ামতের দিন। ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই দ্রুত হিসাব গ্রহণকারী। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, হাযা বালাগুল লিন্নাস ওয়ালিয়ুনযারু বিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব। এই হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য বার্তা। কোরআনে করিম হচ্ছে বালাগুল লিন্নাস, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, কালো সাদা সমস্ত মানুষের জন্য হচ্ছে আল্লাহ পাকের বার্তা। সুতরাং এই বার্তা পাওয়ার পরে যারা মানবে না, শুনবে না, জানবে না এবং তার বাস্তবায়ন করবে না, তার প্রতি ঈমান নিয়ে আসবে না, তাদের জন্য ভয়াবহ পরিণতি রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়ালিয়ুনযারু বিহি, এবং এই কোরআন দিয়ে তাদেরকে সতর্ক সাবধান করা, ভয় দেখানো, যে সাবধান এখনো হয়ে যাও। ওয়ালিয়া আলামু, আর যাতে করে তারা জানতে পারে, আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, এই আল কোরআনের বার্তা দিয়ে জানবে যে নিঃসন্দেহে এলাহ উপাস্য মাবুদ হচ্ছেন মাত্র এক সত্তা, এক ও একক যিনি, আল্লাহু আহাদ আল্লাহ, এক ও একক আল্লাহুস সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, আর সমস্ত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী। ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, আর এই বার্তা দিয়ে আল কোরআন দিয়ে জাতি করে যারা বুদ্ধিমান তারা উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুদ্ধিমান হওয়ার পরিচয় দান করার তৌফিক দান করেন, আমাদেরকে যেন আল্লাহ পাক কোরআন দিয়ে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহ পাক তার প্রতি ঈমানকে আমাদের সুদৃঢ় করার তৌফিক দান করেন, পরকালের প্রতি বিশ্বাসকে মজবুত করার তৌফিক দান করেন, এবং পরকালকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বানাবার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।